الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين এখানে একটা অধ্যায় আত তারগীব ফি আন ইয়ানাম আল ইনসানু তাহিরান নাওয়িয়ান আল কিয়াম মানুষ যখন ঘুমায় তখন যেন পাক অবস্থায় ঘুমায় কিয়ামের নিয়তে তাহির অবস্থায় অর্থাৎ বাওয়ুযু আর সালাত করার নিয়তে যে শেষতে আমি কিয়াম করব এক্ষেত্রে উৎসাহ দেওয়া হয়েছে এই অনুচ্ছেদে আর এখানে যে অনুচ্ছেদ শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হয়তো কোনোটা যঈফ হতে পারে কোনোটা সহি কিন্তু এই অনুচ্ছেদ আমি দেখছি বেশিরভাগই সহি অনেক সময় আছে অনেকটাই যঈফ হয় আত-তারগীব আত-তারহীবে তিনি সব হাদিসই মানে যে অনুচ্ছেদ শিরোনাম উল্লেখ করেছেন আর এখানে যা কিছু বলেছেন সবই হাদিস তারা হাদিস তার তাহকিক অনুযায়ী সহি যঈফ হতে পারে প্রথম যে হাদিস এখানে পেশ করেছেন তা হলো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বাতা তাহিরান বাতা ফি শিআরিহি মালাক فلا يستيقظ الا قال الملك اللهم اغفر لعبدك فلان فانه بات طاهرا عبد الله بن عمر رضي الله عنهما قال ان الله رسول صلى الله عليه وسلم قال যদি কেউ পাক অবস্থায় রাতে যাপন করে পাক তো পাক অবস্থা বলতে বা ওযু ওযুর সাথে তাহলে তার শরীরের সাথে মিলে যে কাপড় আছে ওই কাপড়ের সাথে একজন ফেরেশতা রাতে যাপন করে যদি কেউ ওযুর সাথে রাতে ঘুমায় তার শরীরের সাথে যে কাপড় লেগে আছে ওর সাথে ফেরেশতা সুবহানাল্লাহ বিহামদি রাতে যাপন করে বলছেন ফালা ইস্তাইকিদ ইল্লা ক্বালা আল মালাক এবারে সে যখনই জাগে তখন ফেরেশতা বলেন আল্লাহুম্মা ইগফির লি আবদিকা ফুলান ফা ইন্নাহু বাতা তাহিরা হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করো যেহেতু সে পাক অবস্থায় ওযুর সাথে রাত্রি যাপন করছে দেখেন সুবহানাল্লাহ আমরা তো খেয়াল করি না তো ওযুর সাথে ঘুমানোর এতরকম এরকম ফজিলত বাউল ঘুমালে এরকম হবে এই হাদিসটি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি বলছেন হাসান ইবনে হিব্বানে আছে তাইলে আমরা জানতে পারলাম যে ওযুর সাথে ঘুমানোর ফজিলত অনেক বেশি যথাসাধ্য মানুষ চেষ্টা করবে প্রথমে উজু করবে তারপরে বাউল বাকি যে ওযুর ওযু করে ঘুমাবেন ঘুমাবার আদাব ঘুমাবার দোয়া ওইটা আরেকটা আজকে শুধু এই ক্ষেত্রে এখান থেকে এই অনুচ্ছেদ থেকে আলোচনা হচ্ছে এরপরে যে হাদিস তা হাসান নয় সরাসরি সহিহ আন মুআযি বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন মুসলিমিন ইয়াবিতু তাহিরান ফায়াতআবু মিন আল-লাইল فيسأل الله خيرا من أمر الدنيا والآخرة إلا أعطاه الله إياه الله أكبر رواه أبو داود بن ماجة شيخ ناصر الدين الألباني القرآن بن جن صحيح جدي كل مسلمان باوزو وزور شاتك غمائه راتي جبن قرية راتي جبن قرية بزجر غمائه غمائه تارقر راتي جاغلون পরবর্তী যখন জাগে জেগে আল্লাহর কাছে দোয়া করলো ফায়াসআলুল্লাহ খায়রাম মিনাদ দুনিয়া মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতের কিছু চেয়ে যা কিছু ইচ্ছে সে দোয়া করবে ইল্লা আতাহুল্লাহ ইয়া তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাহিদা বস্তু তাকে দিয়ে দিবে আল্লাহু আকবার, এত ফজিলত! উযুর সাথে ঘুমানো। অন্যদিকে সব সময় উযুর সাথে থাকা উত্তম। যথাসাধ্য মানুষ চেষ্টা করবে বা উযু সবসময় থাকবে, কিন্তু ওয়াজিব না। এ কারণেই বিলাল রাদিয়াল্লাহু আনহু কে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাকে দেখেছি জান্নাতে, তুমি আমার আগে আগে চলছো, তোমার জুতার আওয়াজ আমি শুনতে পেয়েছি, তাই না? বলো তো তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে ওইটি যে যখনই আমার উযু নষ্ট হয় আমি উযু করি আর দুই রাকাত সালাত পড়ি। কথা শুনেন, হাদিস সহিহ, এটা প্রসিদ্ধ, ঠিক কিনা? তাহিয়াতুল মসজিদ এখান থেকে এসছে, তাহিয়াতুল উযু এখান থেকে এসছে। যখনই আমি আমার উযু নষ্ট হয় আমি উযু করি আর দুই রাকাত সালাত পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আমি যা মনে করি এরই কারণে তুমি এ ফজিলতার মর্যাদা পেয়েছ। অন্য রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউহাফু আলাল উযু ইল্লা মুমিন, মুমিনি নিয়মিত উযুর সাথে থাকার চেষ্টা করে। জরুরি না, ওয়াজিব না। আপনার উযু নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথে উযু করা ওয়াজিব না, কিন্তু মুস্তাহাব, উত্তম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হজের সময় এক জায়গায় পেশাব করলেন, হজের সময় নেমে, কিন্তু পরিপূর্ণরূপে উযু করলেন না, হালকা উযু করেছেন, হাত মুখ ধুয়েছেন, কি স্বাভাবিক আমার সময় ধুই না। তাকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, উযু করলেন না? তিনি বললেন, না, কারণ আমি কি নামাজ পড়ছি, উযু পরে করেছেন। এর দ্বারা বোঝা গেল সব সময় উযুর সাথে থাকা ওয়াজিব না, কিন্তু যারা পারে আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহ শুকর কিনা, সবাই তার সমান হয় না। অনেক মুসলিম সুন্নত সালাত পড়ে, বেশিরভাগ পড়ে না, উনে যায় সুন্নত সালাত বেশিরভাগ পড়ে না। যেমন ওই সুন্নতের রাতে বাজুগুলি নিয়মিত ব্যবহার আমরা দেখতে পাই, কারণ ওরা মার্কেট মাগরিবের সালাত ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ও দৌড়ে দৌড়ে গিয়ে দোকান খুলি, তো নামাজ পড়ব, ঠিক কিনা? আচ্ছা, এবারে যে সে সুন্নত পড়লো না, আমরা কি তাকে গুনাহগার করতে পারি? এই জিনিসটা বোঝা দরকার। তার কাজ কোনটা? ফরজ সালাত। বলেন আলহামদুলিল্লাহ। এ কারণেই ওই যে বেদুইন সাহাবি আল্লাহ রসুল সাল্লামের কাছে আসলেন, এসে প্রশ্ন করলেন, কয়েকটা আল্লাহ রসুল সাল্লাম বললেন, হ্যাঁ সালাত আছে? উনি বললেন, সালাত হ্যাঁ, কয়াম পাঁচ ওয়াক্ত ফরজ, এই ফরজ সালাত ছাড়া আর কিছু করতে হবে? তিনি ইল্লা তাকওয়া, নফল পড়লে পড়ো। সা উনি লাস্টে কি বলেছেন, আমি এগুলোর থেকে বেশিও করবো না, কমও করবো না, মানে পাঁচ ওয়াক্ত সালাতই পড়বো, নফল টফল বুঝি না, শুধু ফরজ নবল নাই। লাস্টে রাসূল সাল্লাল্লাহু কি বললেন, আফলামা ইন সাদাকা, যদি সে সত্য বলে তাহলে সে কামিয়াব হয়ে গেছে। কোন কোন রিওয়ায়াত ফরমে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি জান্নাতি লোক দেখতে চায় তাহলে সে যেন এই লোকের দিকে তাকায়। সুবহানাল্লাহ, তাহলে ফরজ ইবাদত আসন না নফল ফরজ। লিহাজা বাংলাদেশের অনেক মুসলিম আস্তাগফিরুল্লাহ আলিম আলিম পর্যন্ত নফল নিয়ে লড়াই টানা টানি, মূলই হচ্ছে তারাবির, মূলই হচ্ছে সুন্নাহ, কিন্তু ওখানে কয় রাকাত কয় রাকাত পড়বে এ নিয়ে লড়াই। আপনি হয়তো বলতে পারেন, আমি এটাকে অগ্রাধিকার দিই, আমি এটাকে, ওইটা অসুবিধা নেই, কিন্তু লড়াই কেন? কথা বুঝতে পারছেন? ফরজ ইরাদ নাই। কত মানুষ, বেশিরভাগ মানুষ নিয়মিত পাঁচ ভক্ত সালাত ফরজ আদায় করে না, এখানে আর বলাবলি নাই। বলাবলি হলো কিরকম, এখন দেখেন এই জায়গায় ফরজ সালাত, ফজর সালাত, ফজর সালাত, ইশার সালাত রমজানের তুলনা অনেক কমেছে, ঠিক না? রমজানের তুলনায় অনেক কমেছে, মাগরিবের সালাতও অনেক কমেছে, আগের তুলনায় অনেক কমেছে। যদি আশপাশে লোকজন থাকে ডিউটি করে আর মাগরিবের আজান হলে বাসায় চলে যায়, কেউ কি ওরকম আছে? পাঁচ মিনিট হয়েছে তার বাসায় যায়, বাসায় গিয়ে ওখানে কি করে জানি না, আবার চলে আসে, আসে আবার দুহার করে, কিন্তু নামাজ পড়ে না, এরকম আছে কি না? আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসব ব্যাপারে লড়াই নাই, সুন্নাত। সুন্নতের উপর কেউ যদি আমল না করে, এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সুন্নাত আসল না, ফরজ আসল। আল্লাহ পাক আমাদের উপর পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করেছেন। আচ্ছা, পাঁচ ওয়াক্ত সালাত আছে, মুমিন কয় রাকাত? কয় রাকাত? 17 রাকাত। এর থেকে বেশি নাকি? উইতির ওয়াজিব কিনা সুন্নাহ, এর মধ্যে কথা জমহুর উলামায়ে কিরামদের রায় সুন্নাহ, না কি ওয়াজিব? আর আমরা এটা মনে করি সুন্নাহ তাকিদ যুক্ত সুন্নাহ, ওয়াজিব না। এমন কি যারা বলে ওয়াজিব, তারাও বলে এটা ফজরের মতো না, বলে না? এমনি ভাবে যারা ওয়াজিব করেন তাদের মজহবের অনেক বড় বড় বিদ্বান রয়েছেন, যাচাই করে তারাও বলেছেন না, এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব না। বলেন সুবহানাল্লাহ। আমি এখানে এসেছি ব্যাপারে মানে বিস্তারিত আলোচনা করতে চাই না, আসল হচ্ছে আমি যে অনুচ্ছেদটা ওজুর সাথে থাকা, ঘুমানো ওজুর সাথে আর বা ওজু সবসময় থাকা উত্তম সুন্নাহ, ওয়াজিব কি বলেন? লা, সুযোগ বুঝে আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে, চেষ্টা করবেন সবসময় ওজুর সাথে থাকবেন, চেষ্টা, এটা উত্তম। জয় বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, কত সুন্দর আমল, সবসময় ওজুর সাথে থাকতেন। আর কি করতেন? ওজু নষ্ট হয় উজু করতেন, যেমন হামামে গেছেন, উজু ইস্তিনজা, অথবা এমনি উজু নষ্ট হবে, উজু করে তারপরে দুই নামাজ পড়েন, সুবহানাল্লাহ। এই পদমর্যাদা সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে এই বিলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, গান্ধী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু সবাইকে বলেন, তোমরা সবাই এরকম করো, বলেছেন সুন্না, দৈনিক 12 রাকাত সুন্না মুআক্কাদা, ঠিক না? আমরা মুআক্কাদ বলি, তাকিদ সে হিসেবে বলা যায় মুআক্কাদ, তাকিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 12 রাকাত সুন্নাত পড়তেন নিয়মিত, এই জন্য এটাকে বলা হয় সুন্না রাতিবা, অর্থাৎ নিয়মিত সুন্নাত যেগুলো পড়তেন ধারাবাহিক সবসময়, তাকিদ যুক্ত এবং ফজিলত মৌজুদ। ফজিলত কি? কেউ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, আল্লাহ পাক এর বদলে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করেন। আপনি সারা জিন্দেগি কাজ করে মনে যায় সৌদি আরব দেশ হে সব ছাড়ে এখানে এসেছেন, কয়টা বিল্ডিং বানিয়েছেন দেখেন, আর বিল্ডিং যদি বানা দিলে কিরকম, ওই যে 300 কোটি দিয়ে বাংলাদেশ, আপনারা হয়তো দেখেছেন ফেসবুকে আছে নাকি নতুন করে একটা আসছে, ওগুলো আমি জানি না, আমি শুনেছি, আমি যখন বাংলাদেশ গেছি আমাকে আমার একটা ড্রাইভার বললো ওখানে এত সুন্দর ঘর বানিয়েছি, কিন্তু জানি না 100 কোটি না 150 কোটি না 200 কোটি, ওগুলো বুঝতে পারছেন, ওটা তো আমাদের কাজ না, কিন্তু আপনারা ফেসবুকে দেখছেন বলছে 300 কোটি টাকার বাসা নাকি। আচ্ছা দেখো, এই যে এত মানে মূল্যবান মূল্যবান ঘর বানিয়েছে, ওই ঘরের একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, তাই নাকি? হ্যাঁ, তাই, এক ইট স্বর্ণ আর এক ইট রূপা, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আপনি এখানে থেকে বারাকাত সুন্নত পড়লে প্রতিদিন এবং রাতে জান্নাতে আপনার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হচ্ছে, আর জান্নাতি প্রাসাদ মানে হলো এক ইট স্বর্ণ আর এক ইট রূপা। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আমরা তো হাদিস শুনলাম, সুবহানাল্লাহ বলি মানে স্পিড বেড়ে যায়, কিন্তু যখন শুধু সুবহানাল্লাহ এখানে থাকলে হবে না, তো আমল তো করতে হবে, ঠিক না? আমল যদি প্রত্যেক দিন আমল করো তাহলে বোঝা গেল তুমি সত্য সত্যি বুঝে তোমার কাছে সুবহানাল্লাহ আজীব লেগেছে, আল্লাহর পক্ষ থেকে কত বড় অনুদান, কত এই বলছো সুবহানাল্লাহ, এমনি বললেন সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আজীব লাগছে, এই জন্য বলি সুবহানাল্লাহ, আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি আমল করলেন, তাই যথাসাধ্য আমল করবেন। আচ্ছা বলেন, এবারে এই যে আমল দৈনিক একটা প্রাসাদ আমরা তো সবাই করছি না, আমরা তো গুটি কয়েকজন মানুষ করে, আমরা হয়তো এই জায়গায় দেখি বেশিরভাগ মানুষ করে না। আচ্ছা, সুন্নত সালাত মসজিদে পড়া উত্তম না ঘরে পড়া উত্তম? ঘরে পড়া উত্তম, কিন্তু আমরা তো সবই মসজিদে আদায় করি, ঘরের জন্য কিছুই রাখি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, আফযালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লা আল মাকতুবা, ফরজ সালাত যত সালাত আছে সব তার ঘরে ঘরে পড়ো। সুবহানাল্লাহ বিহামদি। অনেক সময় আছে যেমন তার মসজিদে হানে, তার বাসায় হানে, সবসময় তো সুযোগ হয় না, আমরা দূর দূর থাকি তাই না, মসজিদে সুযোগ আছে তবুও হানি পড়ে যায়, ওখানে কত আলিমদেরকে দেখেছি এই জায়গায়, সৌদিয়ান আলিমদের আছে না, তাহলে বলে সবই মসজিদে শেষ করে যায়, ঘরের জন্য নাই। আচ্ছা বলেন, শুধু আলিম হলে হবে, শুধু জানলে হবে না, আমল করার চেষ্টা করো। আচ্ছা, কিন্তু উনি সব এখানে করছেন, জায়েজ করেছেন না জায়েজ করছেন? জায়েজ না, জায়েজ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত আছে মসজিদে পড়ার সালাত পড়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবী নিজে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম কোন জায়গায় পড়া? ঘরে পড়া। তাই যথাসাধ্য আমরা চেষ্টা করবো, যথাসাধ্য চেষ্টা করবো সুন্নত সালাত মানে ঘরে পড়ব, ঘরের জন্য বরকত, সালাত পড়লে ঘরে এসে বরকত হয়। বাড়িতে আপনি গেলেন বাংলাদেশ, কত টাইম দিয়া এই যে সুন্নত, এটা শুধু সৌদির জন্য না বাংলাদেশের জন্য, এই জিনিসটা বুঝাতে বুঝাবার আমি চেষ্টা করেছিলাম। এরপরে আরেকটা হাদিস দেখেন, ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, طهروا ان رسول الله صلى الله عليه وسلم قال طهروا هذه الاجساد طهركم الله, তোমরা তোমাদের এই শরীরকে শরীরগুলিকে পাক রাখো। আমরা তো এখন আলহামদুলিল্লাহ সবাই আশা করি ওযু অবস্থায় আছে নাকি, যাদের ওযু নাই অসুবিধা নেই, আমরা সালাত পড়ে আসলাম, নাজায়েজ কিছু না কিন্তু ওযু থাকে ভালো। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম طهروا هذه الاجساد, তোমরা তোমাদের শরীরকে পাক রাখো, জেসদ মানে কি শরীর, আর তাহার পবিত্রতা হাসিল করা মানে উজু, উজু না থাকলে উজু করো, এই হলো তার অর্থ, গোসল ফরজ হলে গোসল, এই হলো তার অর্থ, এখানে তার উদ্দেশ্য এটা। আর না তো শরীর তোমার পাক, শরীর যদি না যায় অপবিত্রতা লাগে তাহলে এই জিরে না পাক, এখানে উজু করো বাকি করো গোসল করো, এটা হলো তার অর্থ। তাহিরু আলির আজসাদ তাহারাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে পাক রাখবেন। তাহলে যদি আমরা বাহ্যিক পবিত্রতা হাসিল করি তাহলে আমাদের আত্মিক পবিত্রতাও হাসিল হবে, বাহ্যিক শারীরিক পবিত্রতা, এটা শারীরিক পবিত্রতা, শারীরিক পবিত্রতা গোসলের সময় গোসল, গোসলের সময় গোসল বুঝু, এর দ্বারা কি হবে আত্মিক পবিত্রতা হাসিল হয়। আল্লাহু আকবার। এরপর বলছেন ফাইন্নাহু লাইসা মিন আবদিন ইয়াবিতু তাহিরান ইল্লা বাতা মাআহু ফি শিআলিহি মালাক, কারণ যদি কোন মুসলিম কোন বান্দা পাক অবস্থায় রাত্রি যাপন করে তাহলে তার শিআলে কিয়ামাই তার শরীরের সাথে লেগে থাকেন থাকেন একজন ফেরেশতা। আর শিআর মানে একদম আগে বললাম যে কাপড় আপনি পরিধান করেন, যেমন আমাদের গেঞ্জি গুঞ্জি গুলোকে শিআর বলে আরবি ভাষায়, এক শব্দের কত অর্থ হয় আপনারা আপাতত এইটি জানেন, এখানে এইটি লিখছেন শিআর বলছেন মা ইয়ালি বাদান ইনসান মিন থাওবিন ওয়া গায়রিহি, স্পষ্ট কিনা? لا ينقلب ساعه من الليل الا قال اللهم اغفر لعبدك فانه بات طاهرا. এটা আরো সুন্দর, আরো সুন্দর, আরো বেশি ফায়দা। যদি বান্দা হুজুর সাথে ঘুমায় তখন সে যখন তার পার্শ্ব পাল্টায় لا ينقلب, ইনকিলাব মানে কি পরিবর্তন করা, তাহকিকে যাব না কিনা, সেই জন্য আমরা যখন রাত্রে ঘুমাই একটু শরীর পাটাই কিনা এদিক সেদিক করেন কিনা, এটাকে এখানে উদ্দেশ্য হারিয়ে ইনকিলাব, ওই ইনকিলাব না বিপ্লব না, এখানে এই ইনকিলাব। লা ইয়ানকালিব সা'আতান মিন আল-লাইল, সে রাতের কোন অংশেই নিজের শরীর পাল্টায় না, ঘুমাবার সময় আপনি বুঝবেন না আপনি কিরকম করতেন, হয় কিনা? না শুধু এটা আমারই হয়, আপনাদের হয় না, আমার সবারই হয়, তারা তো আপনারা মানুষ, আমিও মানুষ, রাতে ঘুমালে একটু বেশ কম হয়, আল্লাহ আকবার। আচ্ছা যখন উযু অবস্থায় ঘুমায় রাতে সে ঘুমন্ত অবস্থায় শরীর পাল্টাচ্ছে, ফেরেশতা তার জন্য দোয়া করে কি বলেন, আল্লাহুম্মা ফির লি আবদিক ফা ইন্নাহু বাতা তাহিরা, হে আল্লাহ তোমার এই বান্দাকে তুমি মাফ করো কারণ সে পবিত্র অবস্থায় রাতে যাপন করছে। চেষ্টা করবেন উযুর সাথে ঘুমানোর, সবসময় যদি না হয় যখন সুযোগ তখন কত ফকিরা, কত মর্যাদা। আর এর আগে হাদিস যে কয়টা বললাম এরপরে وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال ما من امرئ تكون له صلاة بالليل فيغلبه عليها نوم إلا كتب الله له أجر صلاته وكان نومه عليه صدقة. যদি কোন ব্যক্তি তার রাত্রিকালীন সালাত থাকে, অর্থাৎ সে এই নিয়তে ঘুমায় যে রাত্রে সালাত পড়বো, তাহাজ্জুদের সালাত, হয় কিনা? এরকম লোক আছে কিনা, সাধারণ লোক আছে অনেক সময়, আপনি তাহলে বলেন আপনি দায়ী, হয়তো আপনি আমল নাও করতে পারেন, কিন্তু কোনো কোনো বান্দা আছে যাকে আপনি একদম তুচ্ছ আর যাই বাহ্যিক দেখতে, কিন্তু সে হয়তো অনেক মানুষ থেকে উত্তম আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ বিহামদিহি, এরকম লোক আছে, দেখবেন দেখবেন আমি কিছুই নেই, কিন্তু আল্লাহর কাছে সে প্রিয়, আল্লাহর কাছে আল্লাহর পছন্দনীয় বান্দা, আল্লাহর মাহবুব মওজুদ। আমাকে মাঝে মধ্যে এমন এমন লোক প্রশ্ন করলে আমি কল্পনাই করতে পারি সে তাহাজ্জুদ পড়ে, আল্লাহ মওজুদ হ্যাঁ, এত দূর যাওয়ার প্রয়োজন নেই, কেউ আছে তাহাজ্জুদের স্বভাব মিস হয় না, স্বাভাবিক মানুষ, এই খবরদার কেউ নিজেকে বড় মনে করবে না, যে নিজেকে বড় করবে মনে করবে তিনি হচ্ছেন আল্লাহ, ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশে জমিনে সর্বত্র যার বড়ত্ব চলে তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হলেন আল মুতাকাব্বির, আমরা যেন মুতাকাব্বির না হই, যতই ইবাদত করি না কেন আমাদের মধ্যে ত্রুটি আছে, আল্লাহ যেন আমাদের হেদায়েত দেন, বুঝার তৌফিক দেন, আমাদের মন যেন আল্লাহ পাক পাক করে। আচ্ছা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো রাত্রিকালীন সালাত থাকে ফায়াগলিবু আলাইহা নাওমুন, কিন্তু সে তার উপর ঘুম প্রাধান্য পেয়ে যায়, ঘুম প্রাধান্য পেয়ে মানে কি ঘুম গালিব এসে গেছে, বিজয়ী হয়ে গেছে ঘুম, উঠতে পারেনি ঘুমের কারণে, কিন্তু তার নিয়ত ছিল সালাত পড়বে, তাহাজ্জুদের সালাত, ওই ফরজ সালাত নয় ফজরের সালাত নয় নিজে হয়ে পড়ে খোয়ান, এখন সালাত তাহাজ্জুদের সালাত। তো আমি আশা করব আমি এবং আপনারা সবাই চেষ্টা করব তাহাজ্জুদের সালাত পড়ার জন্য ইনশাআল্লাহ। এই নিয়ে তো ঘুমাও, ফজরের সালাত তো মিস নাই, ঠিক না? যারা ফজরের সালাত মিস করো এখন থেকে মনে মনে তওবা করো, ফরজ সালাত মিস নাই, এরকম হওয়া উচিত। যদি আপনি দৃঢ় সংকল্পবদ্ধ হন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবে। ইলা আযামতা ফতাওয়াক্কাল আলা আল্লাহ, আল্লাহ বলেছেন যদি তুমি দৃঢ় সংকল্পবদ্ধ হও তাহলে তুমি আল্লাহর জাতির উপর তওয়াক্কুল করো। তুমি দৃঢ় সংকল্পবদ্ধ, আমি ফরজ পড়বই, ফরজ তাহাজ্জুদ পড়ো, দৃঢ় সংকল্পবদ্ধ, আল্লাহ তৌফিক দিবেই, বুঝছেন? আল্লাহ তৌফিক দিবে। আপনার মনে আছে আপনি তাহাজ্জুদ পড়বেন, আল্লাহ তৌফিক দিবেন? আপনার মনে আছে আপনি হজে যাবেন? এদের সঙ্গে আমি আমার খুব কম দেখি, কিন্তু এদের সত্য সে তার নিয়ত অনুযায়ী সব পাবে, সুবহানাল্লাহ। আপনি যদি বিচার সেরকম হয় আপনার নিয়ত আছে তাহাজ্জুদের সালাত করুন, আল্লাহ তৌফিক দিবে ইনশাআল্লাহ। তো একটা মানুষ নিয়মিত পড়ে মনেও আছে আর উঠতে পারেন রাখলো, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা কাতাবাল্লাহু লাহু আজরা সালাতিহি, রাতে তাহাজ্জুদের সালাত পড়বে উঠতে পারেনি ঘুমিয়েছিল পরে ফজর হওয়ার পর উঠেছে, হ্যাঁ আলান শুনে তখন তো তাহাজ্জুদ মিস হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক তাকে তাহাজ্জুদের সালাত পড়ার সওয়াব লিখলেন, সুবহানাল্লাহ। আল্লাহ তো আমি তো এরকম নেই, তোমাদের হয়তো কেউ কেউ থাকতে পারে, বড় হলে আপনাদের কেউ কেউ থাকতে পারে না, বাইরে কাজ করে না মানুষ। আপনি যেখানে যান কাজ করেন, যারা আপনাকে কাজের জন্য নিয়ে যায় সবাই কি সমান হয়? সবাই সমান? কেউ কেউ এরকম হতে পারে সব ভুল কাজ করে তন্ন তন্ন হিসাব করে কয় ঘন্টা কাজ করেছে হিসেবে দেয়, আর কেউ এরকম লাগে না তোমার কি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আধা ঘন্টা কাজ দেওয়ার ছিল 10 টাকা দিচ্ছে খামসি, আছে কিনা? এটা আমরা বুঝি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা আরো কত বড় নিয়ামত, তোমার নিয়ে তাহাজ্জুদ পড়বা তুমি উঠতে পারো নি, নিয়ে তাহাজ্জুদ পড়া উঠতে পারো নি, আল্লাহ তোমাকে তাহাজ্জুদের সওয়াব দিচ্ছেন তোমার জন্য, আর তোমার ঘুমটা হয়ে গেছে আবার সকাল, আল্লাহু আকবার। আচ্ছা বলে এই যে সৌদি বা যে লোকের বাড়িতে বাংলাদেশি হোক কত ব্যাট নিয়ে আছে না, ভালো ভালো লোক সব জায়গায় তো আছে, আপনাকে কাজে নিয়ে গেল ওখানে নিয়ে গেছে ও বলছে এখন তো আমার আর কাজ নেই, এরকম হয় কাজ নাই, তো লোকটিকে এনেছে কিরকম খালি ফিরে দিব, আপনাদের রব কত বড়, সালাত পড়লে কত কায়দা, আল্লাহ আকবার। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান কর। এরপরে আরেকটা আরো দুইটা হাদিস এই অনুচ্ছেদে وعن ابي الدرداء رضي الله عنه يبلغ به النبي صلى الله عليه وسلم ان يتو يبلغ اگه چلو يرفع شديد نمرا حديث برشة بلوغ المرام صح يرفع يعني يبلغ من حديث مرفوع الله رسول صلى الله عليه وسلم قال من أتى فراشه وهو ينوي أن يقوم يصلي من الليل دهن جيبك تيتر بيشانا أشلو غمالو এই নিয়তে যে রাত্রিকালীন সালাত সে পড়বে তাহাজ্জুদের সালাতের জন্য সে দাঁড়াবে, ফাগালাবাতহু আইনুহু হাত্তা আসবাহ কুতিবা লাহু মা নাওয়া, কিন্তু তার চোখ তার উপর প্রাধান্য পেয়ে গেছে, গালিব এসে গেছে সুবহ হওয়া পর্যন্ত, তার মানে উঠতে পারেনি, কুতিবা লাহু মা নাওয়া, তাহলে সে যে নিয়ত করেছে আল্লাহ পাক তার নিয়ত অনুযায়ী তাকে সওয়াব দিবেন। وكان نومه صدقه عليه من ربه اثر ঘুমটা তার রবের পক্ষ থেকে হবে সাদাকা, আলহামদুলিল্লাহ, هذا فضل من الله, হাদিসটি সহিহ। এরপরে যে হাদিস ওই প্রায় সমাপ্ত বুঝতে তবু হাদিস পড়ি, وعن أبي ذر أو أبي الدرداء شك شبه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يحدث نفسه بقيام ساعة من الليل ينام عليها إن إلا كان نومه صدقة لصدق الله بها عليه لا إله إلا الله وكتب له أجر ما نوى جدي كنو بندا مني مني سيكون كنا كوي মনে মনে সংকল্প মনে মনের সাথে কথা বলেছে ইহাদিসু বিহা ইহাদিসু নাফসহু তাহদিস মানে শেখ ইহাদিস মানে কি উনি বক্তব্য রাখছেন তো মনে মনে সে সংকল্প করেছে মে তাহাজ্জুদের সালাত পড়ব কিন্তু সে উঠতে পারেনি সংকল্প ঠিকই আছে তাহাজ্জুদ পড়বে কিন্তু উঠতে পারেনি তাহলে বুঝে গেল সব সময় যে তাহাজ্জুদ পড়াটা জরুরি না অনেক সময় আছে আপনি ওনার কাজের লোক রাত্রে ঘুমাবার আগে তাহাজ্জুদ মানে বিতির সংক্ষিপ্ত করে পড়ে ঘুমিয়ে যান তাই না আর কখনো কখনো যে সুযোগ পেয়েছেন আলহামদুলিল্লাহ লম্বা সময় পেয়েছি ঘুমাবো ছুটির দিন মানুষ এই নিয়েতে সে ছুটির দিন যেহেতু আমি সময় পেয়েছি ওই হিসাবে তাহাজ্জুদের সালাত পড়া আজকে একটু লম্বা করো এরকম হয় কিনা এটা কিন্তু না যাইছে না এই জিনিসটা বোঝা দরকার জুম্মার রাতকে নির্দিষ্ট করা তাহাজ্জুদের সালাত থেকে যাইজ না যে জুম্মার রাত হিসাবে জুম্মার দিনকে সিয়ামের জন্য নির্দিষ্ট করা যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষিদ্ধ করেছেন কিন্তু আপনি তাহাজ্জুদের সালাত জুম্মার রাতে পড়ছেন কেন সবসময়ই পড়েন আপনি ভিতর করে শুয়ে পড়েন কিন্তু জুমার রাতে তাহাজ্জুদের সালাতের জন্য করছেন যেহেতু দিন ছুটি আলহামদুলিল্লাহ ওই জায়গাতে তাহাজ্জুদের সালাত করছেন এই নিয়ে জুমার রাতে আমি নির্দিষ্ট করলাম কথা আছে কিনা বেশ কম তো এই অবস্থায় কিন্তু যায় আলহামদুলিল্লাহ নিয়তে ইন্নামাল আমালু বিন্নিয়া আসেন তো আপনি মনে মনে সংকল্প আজকে ইনশাআল্লাহ উঠব অথবা যে কোনো দিন যে কোনো রাত উঠতে পারলেন না তাহলে আল্লাহ পাক তোমার উপর সদকা করেছেন ঘুমের ঘুম সদকা আর তুমি যে নিয়ত করেছো নিয়ত অনুযায়ী আল্লাহ পাক তোমাকে সওয়াব দান করবে আলহামদুলিল্লাহ এই হচ্ছে এই চ্যাপ্টারে যে কটি হাদিস ছিল একটা হাদিস শেখ নাসিরুদ্দিন আলবানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন এটা আমি ফেস করলাম না আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান আমিন সব সময় হুজুর সাথে থাকার তৌফিক দান করুন পাঁচ ওয়াক্ত ফরজ আমার ভাইরা নফল ইবাদত করবেন কিন্তু আসল যে ইবাদত এটা কিন্তু ফরজ ফরজ কখনো শাস্তি নাই ফরজের ক্ষেত্রে কোন রকমের শিথিলতা নাই তবে যে ক্ষেত্রে শিথিলতা আছে ওইটা আরেক কথা কিন্তু আসল যেমন কেউ তোমার কিরকম লাগে আছে একটা মানুষ দাঁড়িয়ে পড়তে পারে সে পড়তে পারবে না বসে পড়বে সে অসুস্থ যেতে পারলে অসুস্থে কোন জায়গায় যে অবস্থায় আছে ওই অবস্থায় পড়বে ওইটা আমরা বুঝি কিন্তু এটা নয় যে আপনি ফরজ পড়বেন না খালাস না যে যে অবস্থা আছে ওই অবস্থায় ফরজ সালাতটাকে আদায় করতে হবে সুবহানাল্লাহ আর নফল নামাজ আপনি পড়েন না কোনো অসুবিধা নেই পড়লে সব না পড়লে কোনো অসুবিধা নেই আচ্ছা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা আগে 12 রাতের কথা বলেছিলেন উম্মে হাবিবা এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছেন তিনি বলেন আমি যখন থেকে এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি তখন থেকে আমি কখনো এই 12 রাকাত সুন্নাত ছাড়িনি তো আমরা মনে হয় এই সুন্নাত আমি অনেকবার বলেছি আরো তিনজনের কথা তিনজন রাবির কথা এখন আর বলবো না তো আমি বলেছি আমরা কি বলতে পারেন না এরকম অনেকবার বলেছি আমরা কি বলতে পারবো না যে আমাদের ওই রকম এই 12 রাকাত সুন্নাত মিস হবে না আলহামদুলিল্লাহ আমরা সবসময় পড়ি দিয়ে একবার হয়তো আমি স্বেচ্ছায় আমল করেছি ওই জোহরের দুই রাকাতের উপর আব্দুল্লাহ বিন উমর কর্তৃক বর্ণিত হাদিসের উপর বুঝতে পারছেন আর আমি 12 রাকাত ছাড়ি না আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করো এমনি ভাবে ফরজ সালাত আমাদের তো মিস হওয়ার কথাই না ঠিক না ফরজ সালাত কিছু মানুষ এখানে আছে আমার গরিব ছাত্রদের মধ্যে থেকে কোন কোন লোক আছে তাকদীরে তো লীলা মিস হয় না প্রথম তাকদীর মিস হয় না মাসের পর মাস যায় মিস নাই বলে লীলা লীলা আমি তো মনে মাসে ইয়ে কাজ করে বেরো ফোরম্যান অথবা ড্রাইভার রয়েছে না রুটি কাজ করে আপনাদেরকে বলেছি বললাম না, সে বলেছে উস্তাদ ছয় মাস যাবত আমার প্রথম তাকবীরাতুল ইহরাম মিস হয়। ওই সাধারণ বলে দিয়ে মানুষ ক্লিয়ার দেখেন, আপনি যদি চেষ্টা করেন আল্লাহ আপনাকে তৌফিক দিবে। কিছু মানুষ আলহামদুলিল্লাহ এরকম নিবেদিত প্রাণ রয়েছে, আল্লাহ নেক বান্দা রয়েছে, আল্লাহ জবাব বলেছে খালিলুম মিন ইবাদিয়া শাকুর, আমার শুকরগুজার বান্দা কম, তো আমরা সবাই চেষ্টা করব, যথাসাধ্য চেষ্টা করব, যত অন্যান্য সালাত আমি পড়তে পারবো, যত সালাত ঠিক হবে তত আমি হারাম থেকে বাঁচব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা'ই ওয়াল মুনকার, সালাত যত মজবুত হবে তার মানে হলো আপনার সালাত মজবুত, আপনি হারাম কারখানা থেকে দূরে থাকবেন, সালাত আপনার যত মজবুত তত আপনি শরীয়ত বিরোধী কাজ থেকে আপনি মজবুত থাকবেন। এটা আমি বলিনি, স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, সালাত মানুষকে অশ্লীল কাজ করব শরীয়ত বিরোধী কাজ করানো থেকে বাধা প্রদান করে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, মাওলাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো, আমাদের সকলকে আল্লাহ আমরা যা জানলাম শুনলাম যে এই নিমন্ত্রণ করি এই যে আমল করার তৌফিক দান করো আর প্রচার করার তৌফিক দান করো। আল্লাহ দুনিয়ার লোভ আমাদের মন থেকে কম করে দাও, আল্লাহ দুনিয়ার লোভ আমাদের মন থেকে কম করে দাও, দুনিয়া সবাই লুপ্ত থাকলেই আখরাতের লোভ যেন আমাদের মধ্যে আল্লাহ প্রাধান্য পায়, আমরা যেন আল্লাহ আখরাতকে উগাদিয়ে দিয়ে চলতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। দুনিয়া আখরাতে কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও। ربنا اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا، واغفر لجميع المسلمين الاحياء منهم الميتين برحمتك يا ارحم الراحمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.